যে মা এটা কে? বুঝে তোর চোখ হওয়ার জন্য যাকে দেখার জন্য তার সাচ্ছিলি, তোর জবান হওয়ার জন্য যে ডাক্তার ডাকার জন্য পাগল হয়ে যাচ্ছিলি, এই যে তোর সামনে দাঁড়িয়ে আছে এটাই ইয়ামানের বাচ্চা, তোর আব্বু জান আব্বু আব্বু বলে বাচ্চাটা ইয়ামানের বাচ্চাকে বুকে করে জড়িয়ে ধরে আল্লাহ রাসূলের শুকরিয়া আদায় করতে থাকে। বাচ্চাটা গালে হাত বুলিয়ে দেয়, মুখে হাত বুলিয়ে দেয়, আব্বু কোথায় ছিলে? বাপ বেটিতে গলা জড়াজড়ি করে কাঁদতে আরম্ভ করে দেয়। স্ত্রীকে বলছে এটা কি করে সম্ভব হলো? বলছে আজ থেকে 15 দিন আগে আসমানে চৌদ্দবিদ চাঁদ উঠেছিল, এত সুন্দর চাঁদ শ্বাসমূল লোকের মানুষ চাঁদ দেখতে বার হয়েছিল, হঠাৎ করে আমি www.anibar.in